আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা যারা মুসলমান, মুসলিম হিসাবে এই পৃথিবীতে বাস করছি, কেউ মুসলিম দেশে মুসলিম প্রধান দেশে, আর কেউ মুসলিম সংখ্যালঘু হিসাবে অমুসলিম দেশে, যে যেখানেই বাস করি, কেউ হয়তো শান্তিতে, কেউ অশান্তিতে বাস করছে, নানা বাধা আছে ইসলামের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার ব্যাপারে। মানে সব সময় যে আপনি ইসলামে সুপ্রতিষ্ঠিত থাকতে পারবেন এটা হয় না, অনেক বাধা আছে, ইসলাম মানতে অনেক বাধা আছে। বিশেষ করে ব্যাংকের ব্যাপারে দেখুন, সুদি কারবারে না জড়িয়ে পারবেন, খুব কঠিন, খুব কঠিন। তো এইভাবে আরো বহু বিষয় আছে, যেখানে রাজনৈতিক ব্যাপারে দেখুন, আপনি বলেন যে বাজনা শুনব না, তা রাজনৈতিক ব্যাপারে, রাজনৈতিক যে কোনো প্রোগ্রামে আপনি যাবেন, সেখানে কি, সেখানে বাজনা, সেখানে গান, অথবা সেখানে ড্যান্স হয়। তো এইভাবে মুসলমানদের ইসলামের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা পরিপূর্ণ রূপে, যে আল্লাহ তাআলা বলছেন ইয়াহুল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, কিন্তু এটা হচ্ছে কঠিন ব্যাপার। তবে আল্লাহ তাআলা বড় রহমান, বড় দয়াবান, তিনি বলেছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যথা সাধ্য, যতটা চেষ্টা করতে হবে। এখন চেষ্টা করলেন না, এই হলো না, এই পারবো না, তখন দরকার নেই, না, চেষ্টা করছেন কিনা সেই অন্তরটা আল্লাহ তাআলা অবশ্যই দেখবেন। আল্লাহ তাআলা দেখবেন যে অন্তরের মধ্যে চেষ্টা আছে না নেই, পারবো না তা দিলাম ছেড়ে, না, এরকম না, চেষ্টা চালিয়ে যেতে হবে। যে বিভিন্ন প্রভাবের মাধ্যমে মুসলিম এই অবিচলতায় অবিচল থাকতে পারে না, তার মানে এই যে অবিচল থাকতে হবে ইসলামের ওপরে, এর ওপরে অবিচল থাকতে পারে না। একটা আমল চালিয়ে যাব, সেই আমলটা কদিন পর ছেড়ে দিল। যেমন কথা জন্য বলি, আপনারা দেখবেন কোনো ভাই আছেন, এক মাস দু মাস খুব দার্সে আসবে, হুজুর হ্যাঁ, কোনো কোনো ভাই তো বলছেন আপনি যেখানে যাবেন আমি সেখানে যাব, এখন সেই লোক আসে না, নেই, বুঝতে পারছেন। কিছু কিছু মানুষ আছে দেখবেন ফেসবুকে খুব মানে আসছে, খুব মানে পোস্ট দিচ্ছে, কমেন্ট করছে, তারপরে কিছুদিন পরে দেখবেন গায়েব, নেই। কেন হয় এরকম? কোনো কোনো লোক দেখবেন জামাতে মাশাআল্লাহ খুব নামাজ পড়ছে, খুব নামাজ পড়ছে, তাহাজ্জুদ পর্যন্ত পড়ছে, হঠাৎ করে দেখবেন নামাজটাই পুরো ছেড়ে দিয়েছে। তো এরকম কেন হয়, কেন হয়, তার কারণ খুঁজতে গেলে আজকে আমি একটা কারণ বলবো, সেটা হচ্ছে কুসঙ্গীর কারণে। আপনি ছেলেকে খুব ভালোভাবে তরবিয়াত দিচ্ছেন, খুব সুন্দরভাবে তাকে তরবিয়াত দিচ্ছেন, ইসলামী তরবিয়াত দিচ্ছেন, কিন্তু সেই ছেলে খারাপ হচ্ছে কেন? কুসঙ্গীর কারণে। আপনি ঘরের ভেতরে দিচ্ছেন না, সেই স্কুলে গিয়ে কার সাথে ঘুরছে, সে বিকালে কার সাথে খেলছে, কার সাথে উঠা বসা করছে, নিশ্চয়ই প্রভাব আছে। ভিতরের প্রভাব আপনার পজিটিভ, কিন্তু বাইরের যখন প্রভাবটা নেগেটিভ হবে, তখন দুটোতে কি হবে? দ্বন্দ্ব হবে। আর সেই ক্ষেত্রে দেখবেন যে ছেলে খারাপ হয়ে যাচ্ছে। ঠিক ঠিক এর বিপরীতটাও হতে পারে, ঘর যদি খারাপ হয় আর বাইরে যদি কোনো সঙ্গী ভালো হয়, তো সেই ভালো সঙ্গীর কারণে ছেলেটা কি হচ্ছে? ভালো হচ্ছে। এই জন্য দেখবেন খারাপ আকিদার ঘরে ভালো আকিদা তৈরি হচ্ছে। একটা মেয়ে সেই স্কুলে তার সাথী যে সঙ্গিনী ক্লাসমেট, সে হচ্ছে সহি আকিদার, তার কাছে বই পুস্তক করেছে ইত্যাদি, বাস নেটে ভিডিও ভিডিও দেখেছে, সে হয়ে গেল সহি আকিদার। এবার বাড়িতে সে সব খারাপ, মানে খারাপ আকিদার। বিয়ের সময়ে সে বলছে অমক জায়গায় বলছে না আমি সহি আকিদার ছেলে চাই, বাবা বলছে, মা বলছে না না অসম্ভব, হতেই পারে না, ওই সব ওয়াহাবিদের সাথে তোর বিয়ে দেবো না। এবার সেই মেয়ে কি করবে, কি করবে, কোথায় করব, হুজুর আমার কি উপায়, বুঝতে পারছেন? তাহলে বাইরের প্রভাবে কেউ ভালো হতে পারে আর কেউ খারাপও হতে পারে। কুসঙ্গী আর সুসঙ্গী, এ কথা আপনারা জানেন যে হাদিসে বলা হয়েছে, কুসঙ্গী সুসঙ্গীর যে উদাহরণ দেওয়া হয়েছে, কিসের উদাহরণ? সুসঙ্গীর উদাহরণ কি? আতরওয়ালা, আতরওয়ালা, তুমি তার কাছে বসলে, যদি তুমি আতর কিনো তো ভালো কথা, আর যদি আতর নাও কেনো, বিনা পয়সাতে তুমি কি পাবে? সুগন্ধ পাবে, সুবাস পাবে। আর কুসঙ্গীর উদাহরণ কি? কুসঙ্গীর উদাহরণ হলো কামার। কামার যে ওই যে হাপড়ে হাপড় টেনে কয়লাকে লাল করে, লোহাটাকে লাল করে তারপর পিটায়, আর যখন পিটায় কিংবা হাপড়ে টান দেয় তখন ওই অগ্নিস্ফুলিঙ্গ মানে আগুনের ফিনকি ছুটে যায়। যদি আপনি ওই কামারের কাছে বন্ধুরূপে বসেন তাহলে ওই আগুনের ফিনকি আপনার কাপড়ে এসে লাগে, ফলে আপনার যদি টেরিকটের কাপড় হয় খুব তাড়াতাড়ি এমনি সুতির কাপড়ও পুড়ে যাবে, তাই না? আর কমসে কম যদি আগুনও না লাগে আপনার গায়ে তাহলে কি হবে? কালি লাগতে পারে, না হয় দুর্গন্ধ আসতে পারে। তো এই হচ্ছে সুসঙ্গী আর কুসঙ্গী, আপনি যার সাথে বসবেন সেরকম হবে। তো আজকে কথা হলো কি, আরবিতে কথা বলে আস-সাহিবু সাহিব, তার মানে যে সাথী হয় তোমার সেই সাথী টেনে নিয়ে যায়, সেই সাথী তোমাকে টেনে নিয়ে যায়, সে যেদিকে যায় তোমাকে টেনে নিয়ে যায়। যদিও কোন রকম বলবে না, না না যাও না, আরে আজকে না চল, এই সমস্যাটা কি, তাই না? কুসঙ্গী একজন বিড়ি খায়, আপনি বিড়ি খান না, তার সাথে ওটা বসা করেন, সে খাচ্ছে বিড়ি খেলাম, দেখ না খেয়ে, আরে খেয়ে দেখ না রাজা হয়ে যাবি। এবার আপনি বলতে বলতে শেষ খাবার দেখি কেন কেমন, যেমনি আপনি দেখি কেন কেমন বলে টানটা দিলেন, আস্তে আস্তে আপনিও বিড়িখোর তৈরি হয়ে গেলেন। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। সুতরাং সাহিবু সাহেব, তেমনি ভালো লোক কোথায়, ভালো লোকের সঙ্গে যদি উঠা বসা করেন সে আপনাকে টেনে নিয়ে যাবে। তবে এদিকটা কম, এদিককার পাল্লাটা হালকা, বেশিরভাগ লোক কি হয় খারাপ হয় কুসঙ্গীর কারণে। আর এই জন্যে বলা হয়েছে আর সাহিবু সাহিব, আর তার জন্যেই মানুষ ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে না, ইসলামী আমলে নামাজে ইত্যাদিতে সুপ্রতিষ্ঠিত থাকতে পারে না। সুসাথী তোমাকে সৌভাগ্যের দিকে টেনে নিয়ে যায়, আর কুসাথী বা কুসঙ্গী তোমাকে দুঃখ দুর্ভাগ্যের দিকে টেনে নিয়ে যায়। আর সঙ্গী টেনে নিয়ে যায় হয় জান্নাতের দিকে, না হয় জাহান্নামের দিকে। আচ্ছা আমাদের বাংলাতে প্রবাদে বলতে পারবেন কেউ কি বলা হয়? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অসৎসঙ্গে থাকলে আপনার সর্বনাশ হবে, আর সৎসঙ্গে থাকলে আপনার স্বর্গবাস, স্বর্গবাস মানে জান্নাতে যাবেন আপনি। আর একটা কথাই বলে, সৎসঙ্গে যাই খাই গুয়ো পান, অসৎসঙ্গে যাই কাটাই দুটি কান, বুঝতে পারছেন? তো আমাদের বাংলাতেও এরকম প্রবাদ আছে। আর মানুষের চরিত্র দিনদারিতে তার সঙ্গীতের বিশাল প্রভাব থাকে, এ কথার বর্ণনা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছেন, সে হাদিসটা কি? আর রাজুলু আলা দীন খালিলিহ ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। সাধারণত মানুষ তার বন্ধুর দিনের ওপরে হয়, অতএব তোমাদের প্রত্যেককে দেখে নেওয়া উচিত যে সে কার সাথে বন্ধুত্ব করছে, বুঝলেন? লা তাসআল আনিল মারই ওয়াসআল কারিনাহু ফাইনাল কারিনা বিল মুকারিনি মুক্তাদি। তার মানে তুমি একটা ছেলের চরিত্র জানতে চাইছো, মনে করুন বিয়ে শাদীর ব্যাপার আছে, তার ছেলেটা কেমন, তো ছেলেটা কেমন ওই ছেলেটা সম্পর্কে জিজ্ঞেস করতে হবে, ছেলেটার বন্ধু কেমন সেটা দেখে নাও। যখনই তার বন্ধুকে দেখবে তখন তুমি আন্দাজ করে নাও যে এর সঙ্গে ওঠা বসা করে এ ওর বন্ধু, তাহলে ছেলেটা কি রকম হতে পারে। তার কারণ সাধারণত বন্ধুর যে চরিত্র তাকে বন্ধু সেই বানাবে যে চরিত্র তার মধ্যে আছে বা থাকবে, বুঝতে পারছেন? এই জন্য হয় কোরআনে বলা হয়েছে না, ব্যভিচারী কাকে বিয়ে করে? ব্যভিচারিণীকে, এটাই হচ্ছে নিয়ম। আর মোমেন মোমেনকে বিয়ে করবে, এটাই তো প্রকৃতি, তাই না? যদি কোনো সময় দেখেন উল্টো পাল্টা হচ্ছে, নিশ্চয়ই কোনো কোনো না কোনো একটা আকর্ষণ আছে। এক কবি বলছেন বা একজন পণ্ডিত বলছেন যে আমি জানি আত-তায়রু আলা আশকালিহি ইয়াকা আও তাকা আলা আশকালিহা তাকা। তো কি ব্যাপার, পাখি যে পাখি হয়, মনে করেন এখানে পাঁচ রকম পাখি আছে, আকাশ থেকে উড়ে আরো পাখি যদি আসে কোন পাখি কার কাছে বসবে? যে পাখি যার মতো দেখতে, তাই না? একবার দেখলাম একটা পায়রা কাকের পাশে বসে আছে, একবার দেখলাম খেয়াল করলাম একটা পায়রা কাকের পাশে বসে আছে, আমি তো অবাক, এরকম তো হয় না, কাক কাকের কাছে পাশে বসবে, আর পায়রা পায়রার পাশে, পায়রা তো বুঝেন তো কবুতর। তো এই কি ব্যাপার, একটু পরে দেখছি দুটোই চলতে লাগলো আর দুজন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তার মানে কি, কিসের আকর্ষণটা বুঝতে পাচ্ছেন? সম্পর্কটা কিসের? খোঁড়া বলে, খোঁড়া বলে। আপনি নিশ্চয়ই জানেন সৌদি আরবে, সৌদি আরবে সবাই চেষ্টা করে যে আমি আমার গ্রামের ছেলে খুঁজব, তার সঙ্গে দেখবেন ওঠা বসা। যে গ্রামের ছেলে না পায়, ইউনিয়নের নাকি বলে মনে করুন, হ্যাঁ না হয় জেলার, জেলারও যদি না পায় তখন বিভাগ কিংবা দেশ বাংলাদেশ, বাংলাদেশি যদি না পায় তাহলে ইন্ডিয়ান বাঙালি। কেন? ভাষায় মিলটা রয়েছে, দেশ আলাদা হয়ে গেল কিন্তু ভাষায় মিলটা রয়েছে। শেষ করে ইন্ডিয়ান বাঙালিও না পাওয়া যায় তো একজন বাঙালি কার সঙ্গে বন্ধুত্ব করবে? কোন উর্দু বা হিন্দি জানে ওরা, যেহেতু ভাঙা ভাঙা হিন্দি তো আমরা জানি, হিন্দিতে ফিল্ম দেখি তো এখানে তো জানাই আছে, তো ইসকা হায় উস্কা হায় করে চালিয়ে দিতে পারবো। যেমন ফি মাফি করে আরবি বলি তেমনি হিন্দিও বলতে পারি। আহ তু কিয়া কারতা হায়, তু পানি খাতা হায় কে নেই, এইরকম বলতে চালিয়ে দেবো। তো অন্যান্য ভাষার তুলনায় আমার সব থেকে কাছের ভাষাটা কি? হিন্দি বা উর্দু, তখন তার সঙ্গে বন্ধুত্ব করব। এটাই হচ্ছে প্রকৃতি। আপনি তামিলের কাছে যাবেন না, কেরালার কাছে যাবেন না, আরে করলা করলা কি বলছে ঠিক নেই, তার মানে হিন্দি বলছে চলে এর সাথে যায়। ঠিক এই যে একটা সম্পর্ক, একটা যোগসূত্র, একটা সংযোগ রয়েছে, সেই কারণে আপনি এদের সঙ্গে মিশবেন, এটাই হচ্ছে নিয়ম। অতএব বন্ধু তার বন্ধুর চরিত্রে হয়। সুতরাং কার সঙ্গে বন্ধুত্ব করছো তুমি খেয়াল করে দেখে নাও। আর এটা স্বাভাবিক যে তুমি যে প্রকৃতির মানুষ সেই প্রকৃতিরই বন্ধু খুঁজবে, অতএব খুব সাবধান। আমরা যদি নিজেদের পরিবেশ আশেপাশের লোকেদের মাঝে এক ঝলক দৃষ্টি ফেরাই দেখি পরিবেশের মধ্যে, তাহলে এমন কিছু লোক আমাদের নজরে আসবে যাদের সিরাতে মুস্তাকিম থেকে পিছল কেটে যাওয়া এবং ইস্তেকামাতের পথ থেকে দূরে সরে যাওয়ার কারণ হলো তাদের বন্ধু ও সাথী। সম্ভবত এই কারণেই কোরআন মাজিদে যেখানেই ইস্তেকামাতের কথা বলা হয়েছে, মানে দিনে অবিচলতা অবিচল থাকার কথা বলা হয়েছে, সেখানেই আদেশ আছে, সেখানেই খারাপ সঙ্গী থেকে দূরে থাকতে বলা হয়েছে। যখনই বলা হয়েছে ভালো সঙ্গী গ্রহণ করো তখনই বলা হয়েছে খারাপ সঙ্গী, আর যখনই বলা হয়েছে দিনে ইস্তেকা মানে দিনে মুস্তাকিম থাকো, দিনে মধ্যে অবিচল থাকো, সেখানেই বলা হয়েছে খবরদার কুসঙ্গী গ্রহণ করেন না। চলেন আমরা উদাহরণ নিই। আল্লাহ তাআলা বলছেন আমরা প্রত্যেক নামাজ, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে বলি কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখা, সিরাতে মুস্তাকিম মানে কি? সরল পথ। সরল মানে কি? সোজা, আঁকা বাঁকা না। আঁকা বাঁকা পথগুলো কিসের? এই বিদাত, এই কুফরি ইত্যাদি, কিন্তু সরল পথ দিয়ে। আবার তার ব্যাখ্যা আছে, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ আল্লাহ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। সব থেকে বড় নিয়ামতটা কি? জান্নাত, পরকালে জান্নাত। আর এই দুনিয়াতে সব থেকে বড় নিয়ামত কি? ইসলাম। সুতরাং তাদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। আর সেই এইটা বলি শেষ না, তারপর আবার কি বলা হচ্ছে? গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদালিন, তাদের পথ নয় আল্লাহ যাদের প্রতি তুমি কি করেছ? মাগদুবে আলাইহিম, রাগান্বিত, যাদের প্রতি তুমি রাগান্বিত, তারা কারা? ইহুদিরা। কারণ ইহুদিরা জেনে শুনে তোমার পথ থেকে অন্য পথে চলে। ওয়ালাদ্দালিন, আর যারা ভ্রষ্ট, ভ্রষ্ট কারা? খ্রিস্টানরা। কেন? তারা না জেনেই ভুল পথে চলে, এরা জেনে ভুল পথে চলে, এরা না জেনে ভুল পথে চলে, এই জন্য এদের পথ আমাদেরকে দেখাই না। দেখলেন, বলা হলো সিরাতে মুস্তাকিম আমরা চাই, কাদের? কাদের পথ? অমুক লোকেদের পথ, আর ওদের পথ চাই না। দেখলেন, মানে সঙ্গে সঙ্গে বলে দেওয়া হচ্ছে যে কাদের পথ চাই না। বেশ, দ্বিতীয় উদাহরণ নেন, সূরা হুদে আল্লাহ তাআলা বলছেন ফাস্তাকিম কামা উমিরতা, তুমি অবিচল থাকো যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে, একদম সোজা সরল থাকো। মানে যে জিনিস ইসলামের ওপরে কি থাকো? সুপ্রতিষ্ঠিত থাকো, এদিক ওদিক হবে না, মানে বিচলিত হবে না, অবিচলিত থাকো, বিচ্যুত হবে না, বরং কি থাকো? চ্যুত হবে না, বিচ্যুত হবে না, বরং অচ্যুত থাকো। বুঝতে পারছেন তো? মানে একবারে যাতে তুমি চ্যুত না হও পথ থেকে, পথভ্রষ্ট না হও, তার প্রচেষ্টা করো। ওমান্তা বা মাক, তোমার সঙ্গে যারা তওবা করেছে মানে মুমিনরা, ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তাআমালুনা বাসির। ঠিক এই কথা বলার পর আল্লাহ তাআলা আবার বলছেন, ওয়ালা তারকানু ইলাল লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, আর তোমরা সীমা লঙ্ঘন করে, যারা সীমা লঙ্ঘন করে তাদের, লা তারকানু ইলাল লাযিনা যালামু, তাদের প্রতি ঝুঁকে যেও না যারা জুলুম করে, যারা অন্যায় করে, যারা সীমা লঙ্ঘন করে। দেখলেন প্রথমে কি বলা হলো, যে তুমি প্রতিষ্ঠিত থাকো দিনের উপরে, আর তারপরে বলা হচ্ছে কি, যে জালেমদের প্রতি ঝুঁকে যেও না, মানে একটা আদেশ দিয়ে যাতে করে তুমি ওদের দিকে ঝুঁকবে। যেমন আমরা এখন ঝুঁকে যাচ্ছি, কাদের দিকে, জালেমদের দিকে ঝুঁকছি আমরা দিনের দিনের রাতে, এহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়ল মাগদুব আলাইহিম বলছি বলছি কি না, কিন্তু আমরা দেখেন এই যে 31 গেল, তারপরে এখন আজকে যেমন প্রথম কি বলে এটাকে বর্ষবরণ, সেই বর্ষবরণের উন্মাদনা সেখানে কিভাবে, মানে একটা শহরে প্রায় 1,500 লোক কি হয়েছে গ্রেফতার হয়েছে, 1,500 লোক গ্রেফতার হয়েছে কিসের জন্য, ইপটিজিং করে, মহিলা স্পর্শ করে, তারপরে মদ খেয়ে মাতলামি করে, মদ খেয়ে গাড়ি চালানোর অ্যাক্সিডেন্ট করে, একটা রাতে, কোন রাতে, যে রাতে এরা বর্ষবরণ করছে এবং গান বাজনা সহ মদ খাওয়া থেকে নিয়ে নারীবাজি দিক থেকে নিয়ে কত রকম অপরাধ করছে, আর আমরা আমরা মুসলমান হয়েও চেষ্টা করছি, কমসে কম বেরুচ্ছি, সেখানে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, আর তারপরে পার্টি করছি, তারপরে ওটা কি বলে ওই যে পিকনিক না কি বলে পিকনিক করছি, তারপরে আর এর সাথে কিছু না কিছু হলেও মানে উইশ করছি, ওটা কি বলে মোবারকবাদ জানাচ্ছি, নতুন বছর এসেছে মোবারকবাদ জানাচ্ছি বাবা, ফেসবুকে হোয়াটসঅ্যাপে একে অপরকে মেসেজ পাঠাচ্ছি হ্যাপি নিউ ইয়ার, তাই না? আমরা ঝুঁকে পড়ছি না পড়ছি না, আমি ঝুঁকে পড়ছি। অথচ আল্লাহ বলছেন তুমি নিজের দিনে নিজস্ব স্বকীয়তা, নিজস্ব যে তোমাদের ধন আছে সেই ধনের ধনেই তোমরা সন্তুষ্ট থাকো, সেই ধন নিয়েই তোমরা ধন্য হও, আর ওদের প্রতি ঝুঁকে যেও না যারা হচ্ছে জালেম। তাহলে বোঝা গেল ওখানেও সূরা ফাতিহাতে যে কথা বলা হয়েছে এখানেও সেই কথা বলা হচ্ছে, যে সোজা পথে চলো, আর অন্যরা ভালো আছে না মন্দ আছে দেখা তোমার দরকার নেই। আর কোনো কোনো হাদিসে আছে যে এই সরল পথ তো, সরল পথে ডাইনে বামে বহু পথ আছে, আর সেই পথে পর্দা ঝোলানো আছে, এই পর্দা খুলে যদি দেখতে যাও না, চল না দেখি, ওই যে বললাম না একটান দিয়ে দেখ না, সমস্যা কি, যখনই একটান দিয়ে দেখবেন তখনই আপনার খালাস, তাই না? এই জন্য যখন দাজ্জালের ব্যাপারে এসেছে, নিশ্চয়ই আপনার দাজ্জালের কথা প্রত্যেক দিন বলেন, বলেন না বলেন না, কোথায় বলেন, নামাজের বলেন, দাজ্জাল থেকে পানাহ চান। এই দাজ্জাল মানে মানুষের ইতিহাসে সবচেয়ে বড় ফিতনা, মানুষের ইতিহাসে সবচেয়ে বড় ফিতনা কি, দাজ্জাল। স্বয়ং আল্লাহ মেঘকে বলবে বৃষ্টি বর্ষণ করো, বর্ষণ হয়ে যাবে, তাই না? এই যে এত বিশাল বিশাল কাজ করবে, মানে মা বাপকে জিন্দা করে বলবে হ্যাঁ বাবা ঠিক বলছে, অবাক না অবাক হওয়ার কথা না, এবার যদি মানুষে শুনে তাকে দেখতে চাইবে না, চাইবে না, কমসে কম দেখ একবার দেখে নি। আমাদের দেশে যখন প্রধানমন্ত্রী আসে, সেই প্রধানমন্ত্রীকে যে ভোট দেয়নি সেও চায় যে একবার দেখে আসি, চাইলে যায় না, মানে যাকে বলে কৌতূহল, একটা কৌতূহল আছে যে কেমন দেখবো। যেমন আমরা দেশে গেলে বলে আপনি বাদশাকে দেখেছেন, আমরা বাদশাকে দেখার দরকার কি, তো টিভিতে দেখা যায়, পত্র পত্রিকা দেখা যায়, বলছি না স্বচক্ষে দেখেছেন কিনা, মানে স্বচক্ষে দেখাটা বিশাল সৌভাগ্যের ব্যাপার তারা মনে করে। তো এই রকমই চলে না, এই লোক সেই লোক, কিছু কিছু মুসলমান বলে না যাস না, ও কাফের অমক তমক, আরে এরকম এরকম করছে, সঙ্গে সঙ্গে গাছ আর সঙ্গে সঙ্গে ফসল হচ্ছে বা বৃষ্টি বর্ষণ হচ্ছে, মা বাপকে জিন্দা করে দিচ্ছে, তো কমসে কম দেখি একবার এক নজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, ফালিয়ানা আনহু, তার থেকে দূরে থাকো, দেখেছ কি ফেসেছ, যেমন মহিলাদের ব্যাপার আছে না, হেসেছ কি ফেসেছ, দেখেছ কি ফেসেছ, এই টেস্ট করে দেখি বলতে গেলেই, দেখতে গেলেই তখন তুমি কি হয়ে যাবে, এমন ফাঁসা ফাঁসবে সেখান থেকে আর বেরোতে পারবে না, বুঝতে পারছেন? সুতরাং খুব সাবধান, এই সাবধানতার বারবার আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন, ফাতামাসসাকুমুন নার, যদি এরকম না করো তোমাদেরকে জাহান্নাম স্পর্শ করবে, আর আল্লাহ ছাড়া তোমাদের কেউ সহায় হবে না, অতঃপর তোমাদেরকে কোনো সাহায্যও করা যাবে না, হবে না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, মুসা হারুনকে, মুসা হারুনকে আদেশ দিয়ে বলছেন, যখন তারা দোয়া করলেন আল্লাহর কাছে, দোয়া যখন করলেন তখন আল্লাহ বললেন কাদ উজিবাত দাওয়াতুকুমা, তোমাদের দোয়া কবুল করা হলো, ওয়ালা তাত্তাবিআ ফাসতাকিমা, তোমাদের দোয়া কবুল করা হলো, ফাসতাকিমা, তোমরা সরল পথে প্রতিষ্ঠিত থাকো, তুমি যে পথে আছো সেই পথে অবিচল থাকো, তুমি সেই পথে কোনো সন্দেহ এনো না, কোনো সংশয় এনো না, কোনো মানে ভেবো না যে এই পথটা খারাপ পথ, আমরা আমরা ঠিক পথে আছি নাকি পশ্চিমে দেখো কত সভ্যতা, সেখানে কত সুখ স্বাচ্ছন্দ্য, সেখানে কত বৈজ্ঞানিক আবিষ্কার, সেখানে কত রকমের উন্নয়ন উন্নতি, আমরা কি সৎ ঠিক পথে আছি না, খবরদার না ওদের দিকে তাকিয়ে দেখো না, বরং তুমি নিজে জানো যে তোমার পথটাই হচ্ছে একমাত্র পথ, এটাই হচ্ছে সঠিক পথ, সুতরাং ফাসতাকিমা, এই পথের উপরে তোমরা কি থাকো, সুপ্রতিষ্ঠিত থাকো, শুধু এই কথা বলে ছেড়ে দেননি, তারপরেই বলছেন ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, আর তাদের পথ অনুসরণ করো না যারা অজ্ঞ, যারা জানে না, তাদের পথ অনুসরণ করো না, কাদের পথ অনুসরণ করো, তোমরা হচ্ছে জ্ঞানী, তোমরা হচ্ছে নবী, নবী মানেই হচ্ছে তার থেকে বড় জ্ঞানী আর কেউ নেই সে যুগে, সুতরাং নবী থেকে বড় কেউ নেই, তুমি হচ্ছে জ্ঞানী, তোমরা হচ্ছে জ্ঞানী, হে মুসা ও হারুন, খবরদার যারা অজ্ঞ যারা জানে না তাদের পথ অনুসরণ করো না। তাহলে এখানেও দুরকম বোঝা গেল, যে সোজা সোজা পথে থাকো আর তোমার বিরোধীদের সাথে দুশ্মনদের সাথে বা ওদের প্রতি ঝুঁকে যেও না এবং তাদের পথ অনুসরণ করো না, যেমন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেমন বলা হয়েছে। আচ্ছা, এখানে একটা আয়াত এবং তার তফসিরে একটা ঘটনা বলে আমি শেষ করব। সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইয়াউমা ইয়াউদ-দ্বালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিল আনিয-যিকরি বাদা মা জাআনি বাদা ইয জাআনি وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا সূরা ফুরকানের 27-28 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ তাআলা, সীমা লঙ্ঘনকারীরা জালিমরা সেদিন নিজ হস্তদ্বয় দংশন করবে, নিজের হাত কামাতে থাকবে, কোন দিন, কিয়ামতের দিন, যেদিন আফসোস হবে, এখন তো মানুষ বুঝবে না তাই না, কিন্তু যখন আফসোস হবে তখন আফসোস কোনো কাজে দেবে না, তবু আফসোস করবে কি বলে, বলবে হাই আমি যদি রসুলের সাথে সৎ পথ অবলম্বন করতাম, রসুলের সঙ্গে সৎ পথ অবলম্বন করতাম, হাই দুর্ভোগ আমার আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, দেখছেন অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, যে বন্ধু আমাকে ভ্রষ্ট করেছে তাকে যদি বন্ধু গ্রহণ না করতাম, যদি অমুককে বন্ধু গ্রহণ করতাম তা সৎ পথে থাকতাম ইত্যাদি ইত্যাদি, আর আমাকে অবশ্যই সে বিভ্রান্ত করেছিল আমার নিকট কোরআন পৌঁছানোর পর, আর শয়তান তো মানুষকে বিপদকালে পরিত্যাগী করে, শয়তানের কাজ হচ্ছে ঠেলে দিয়ে সরে পড়া তাই না, ধাক্কা দিয়ে কেড়ে পড়ল, আপনি চাইছেন না পথভ্রষ্ট হতে, শয়তান আপনাকে সুশোভিত করলো, কারো মাধ্যমে, কোনো একটা পুরুষের মাধ্যমে, কোনো একটা মহিলার মাধ্যমে, আপনাকে একটা ইনজেকশন দিয়ে দেবে বা সরে পড়বে আর আপনি আপনার ভুগতে থাকেন, এই যে শয়তানের কাজ আপনি কুসাথীর জন্য। যেখানে আল্লাহ তাআলা কোরআনে বললেন যে এ কার কথা বলা হলো, যে কে এই কথা বলেছে বা এর কোনো সানে নজুলে এরকম কোনো আছে কি, যে কার কথা বলা হয়েছে, কোন ব্যক্তির কথা এবং কোন বন্ধুর কথা বলা হয়েছে, এবার ভালো করে শোনেন। আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মক্কায় আবু মুয়াইত নামক, আবু মুয়াইত বা উকবা বিন মুয়াইত দুরকম এসেছে, আবু মুয়াইত নামক একটা লোক ছিল, লোকটার নাম কি, আবু মুয়াইত, বেশ, এই লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে ওঠা বসা করত, লোকটা ওঠা বসা করত কার সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি, তাহলে কি সাহাবি, না জরুরি না, আমাদের দেশেও মুসলিমরা অনেক আছে যারা মসজিদের হুজুরের সঙ্গে চলাফেরা করে, ওঠা বসা করে, কিন্তু অমুসলিম, কেন করত সেটা হয়তো বা কোনো, ওই যেমন বললাম কোন একটা সুযোগ সূত্র ছিল তার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওঠা বসা করত আর তার কথা মন দিয়ে শুনত, লোকটি সহনশীল প্রকৃতির ও গম্ভীর মেজাজের ছিল, বোঝা যেত না বাইরে থেকে যে কি মনের ভেতরে কি আছে। মক্কার অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের বিপরীত এই আবু মুয়াইতের একটি কি বলে বিপরীত ছিল, যে ব্যক্তি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কষ্ট দিত না। অন্যান্য লোকেরা নবীকে কষ্ট দিত কথার মাধ্যমে, দৈহিক কষ্ট দিত, কিন্তু এই লোক কোনো কষ্ট দিত না। আর অন্য লোকেরা তার কথা মন দিয়ে শুনত না, অথচ এই লোক আবু মুয়াইত শুনত। ঠিক আছে, এবারে ওই লোকটার একটি ঘনিষ্ঠ বন্ধু ছিল, এই সময়ে সে শাম দেশে ছিল যখন এই ব্যাপারটা ঘটছে, তখন মক্কার মদিনা তখন আসা হয়নি, হিজরত হয়নি মক্কাতে। ওই সময়ে বন্ধু কোথায় ছিল? শাম দেশে, ব্যবসা বাণিজ্যের জন্য লোকে যায়। এরই মাঝে কুরাইশ বলতে লাগলো আবু মুয়াইত তো জবন হয়ে গেছে, যেমন দেশে বলে না জবন হয়ে গেছে, তার মানে ম্লেচ হয়ে গেছে, তার মানে কি ধর্ম ছেড়ে দিয়েছে, আমাদের ধর্ম ছেড়ে দিয়ে বিধর্মী হয়ে গেছে, বিধর্মী হয়ে গেছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি ইমান এনেছে। অতঃপর যখন আবু মুয়াইতের বন্ধু ফিরে এলো, যেহেতু সে রাত্রিকালে ফিরেছিল তাই নিজের বন্ধুর সাথে দেখা করতে পারল না, সে নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মুহাম্মদের কি অবস্থা? মানে আগে শুনেছে যে মুহাম্মদ বলে একজন এসেছে, নবীকে নিজেকে নবী বলে দাবি করে, তার অবস্থাটা কি? তখন স্ত্রী বলল, তার ব্যাপারটা এখন অনেকটা বিগড়ে গেছে, মানে সঙ্গীন হয়ে উঠেছে, তার মানে তার সাথীর সংখ্যা বেড়েই চলেছে আর দাওয়াতি তৎপরতাও বৃদ্ধি পেয়েছে। আস্তে আস্তে তো বাড়ে না, নবীর দাওয়াত, নবীদের দাওয়াত আস্তে আস্তে বাড়ে। অতঃপর সে জিজ্ঞাসা করলো, আচ্ছা আচ্ছা আমার দোস্ত আবু মুয়াইতের কি খবর? তখন স্ত্রী বলল, ও তো বেদিন হয়ে গেছে, ম্লেচ হয়ে গেছে, ও ধর্ম ত্যাগ করে, ধর্মত্যাগী হয়েছে আর মুসলমান হয়ে গেছে। আবু মুয়াইতের বন্ধুর জন্য এ খবর নিতান্তই খারাপ ছিল, তাই সে রাত্রিও তার জন্য কঠিন হলো, আরে আমার বন্ধুও ম্লেচ হয়ে গেল, আমার বন্ধুও বেধর্মী হয়ে গেল, খুব কঠিন। সকাল হতেই খবর পেয়ে এদিকে আবু মুয়াইত খবর পেয়েছে তার বন্ধু এসে গেছে, যে শামে ছিল সে বন্ধু এসে গেছে। তো এই বন্ধু যে শাম দেশ থেকে এসে, সে আবু মুয়াইতের কাছে না গিয়ে আবু মুয়াইত খোদ সকালবেলায় এসে বন্ধুর বাড়িতে হাজির হয়েছে। তারপরে সে তাকে সালাম দিল, তখন তার বন্ধু তার সালামের উত্তর দিল না। আবু মুয়াইত অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হলো তুমি যে আমার সালামের উত্তর দিলে না? বন্ধু বলল, তোমার সালামের উত্তর আমি কিভাবে দেবো, তুমি তো এখন বিধর্মী হয়ে গেছো। দেখেছেন, বিধর্মীকে সালামের উত্তর তার কিভাবে দেবো? বেশ, এই কথা শুনে আবু মুয়াইত বলল, আচ্ছা তাহলে কুরাইশ আমার ব্যাপারে প্রচার করে দিয়েছে, অথচ এ কথা ভুল, আমি মুসলমান হইনি, আমি মুহাম্মদের সঙ্গে ওঠা বসা করি ঠিকই কিন্তু আমি মুসলমান হইনি। এবার তুমি বলো যে আমি কোন কাজ করলে কুরাইশ আমার ব্যাপারে নিশ্চিত হতে পারবে। তখন তার বন্ধু বলল যে মুহাম্মদের মজলিসে গিয়ে তার মুখে থুতু মারবে এবং নোংরা নোংরা গালি দেবে, তুমি যেসব গালি জানো তার মধ্যে সব থেকে নোংরা গালি দেবে মুহাম্মদকে। কে বলল? বন্ধু, যে স্বামী ছিল। কাকে বলল? আবু মুয়াইতকে। তাহলে প্রমাণ হয়ে যাবে যে তুমি তার সঙ্গে ওঠা বসা করা এমনিতেই কিন্তু মুসলমান হও। সুতরাং সেই হতভাগা তাই করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে মজলিসে গিয়ে থুতু মেরে দিল। বুঝতে পারলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু করলেন যে নিজের চেহারা দেখে থেকে থুতু পরিষ্কার করলেন, অতঃপর তার দিকে ফিরে তাকিয়ে বললেন, আমি যদি তোকে মক্কার এই পাহাড় পর্বতের বাইরে পাই তাহলে বন্দী অবস্থায় তোকে হত্যা করব, তোর গর্দান মারব। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় ক্ষমা করেছেন না, কিন্তু ক্ষমাশীলতা সব জায়গায় প্রয়োগ হয় না। আপনি যদি সাপকে ক্ষমা করেন, না না না না প্রাণী মারতে হয় না, নিয়ে ঘরের ভেতরে ছেড়ে দিলেন, তো আপনার ছেলেকেই দংশন, আপনাকেই দংশন করতে, তাই না? কেউ যদি বাঘের প্রতি ক্ষমা প্রদর্শন করে তো ছাগের প্রতি অন্যায় হয় না? হয় না। তো সব জায়গায় কি ক্ষমা চলে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ আছে যে তিনি ক্ষমা করতেন, তাই না? যেমন তরবারি, এই তরবারি নিয়ে বললো মাই আমনা ওকামিনী, কে আমাকে মাচাবে, তাই না? তখন আল্লাহকে রসুল কি বললেন সাল্লাহ সাল্লাম, আল্লাহ মারাবে, আর তরবারি হাত থেকে পড়ে গেল, তখন আল্লাহ রসুল তরবারি নিয়ে আর কে বাঁচাবে বলছে তুমি। আল্লাহ রসুল ক্ষমা তাকে ক্ষমা করেছিলেন না করেননি? ক্ষমার বহু ঘটনা আছে কিন্তু এখানে ক্ষমা নাই, এ ক্ষমার অযোগ্য। তোমাকে যদি মক্কার বাইরে পাই, এই পাহাড়ের বাইরে যদি পাই, তোমাকে বন্দী অবস্থায় কি করব, আমি তোমার গর্দান নেব। এই তো মুশকিল হয়ে গেল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কেউ যদি বিশ্বাসও না করে, কিন্তু এটা বিশ্বাস করতে মনের ভিতরে, রে এই যে বলেছে হয়তো সত্য হয়ে যাবে, এই একটা মনের ভয় ছিল মানুষের ভিতরে। কারণ জানতে তো যে নিশ্চয়ই ধর্ম সত্য, কিন্তু মানত না, মানে ঔদ্ধত্য ছিল এদের ভিতরে। সুতরাং যখন বদর যুদ্ধের সময় এলো, বদর যে আল্লাহ রাসূল হিজরত করে চলে গেলেন, তারপরে সেখান থেকে বদর হলো, তাই না? বদর যুদ্ধের সময় হলো, মক্কাবাসীরা যুদ্ধের জন্য বের হতে লাগলো, তখন আবু মুয়াইত তাদের সাথে যেতে অস্বীকার করলো। মুহাম্মাদের কাছাকাছি হলে হবে না, কেন? মুহাম্মাদ যা বলেছে তা হয়তো করেই ফেলাবে, ও মক্কা থেকে আমি বেরোবো না। কেমন বিশ্বাস! মক্কা থেকে আমি বেরোবো ভয়, মক্কা থেকে আমি যাবো না, তোমরা যাও আমি যাবো না। অতঃপর তার সাথী, ওই যে বন্ধু, বন্ধু কে কে কে ভ্রষ্ট করছে দেখেন, বন্ধু বন্ধু বলছে যাওয়ার জন্য পিড়াপিড়ি করছে। তখন সে বলছে, মোহাম্মদ আমাকে হুমকি দিয়েছে যে যদি মক্কার বাইরে আমাকে পায় তাহলে আমাকে বন্দি অবস্থায় গর্দান উড়িয়ে দেবে। তার সাথীরা তাকে বলল, চলো চলো, সমস্যা নেই, আমরা তোমাকে লাল রঙের দ্রুতগামী উটের ব্যবস্থা করে দেবো, এমন উট দেবো খুব ছুটতে পারে, যখনই দেখবে যে এমন উট দেবো যে নাগাল পাওয়া যাবে না, তার কেউ মানে অন্য উট দিয়ে তাকে ধরতে পারবে না। যদি ধরে নেওয়া যায় যে আমরাই যুদ্ধে হেরে গেলাম, মোহাম্মদ জিতে গেল, যখনই দেখবে হার, তেমনি তুমি উটের পিঠে চেপে মেরে দেবে দৌড়, মোহাম্মদ পাত্তাই পাবে না। কেমন বুদ্ধি দিল! খুব সুন্দর বুদ্ধি। কারা দিল? বন্ধুরা সাথীরা দিল। তারপর মন না চাইলেও চলো ঠিক আছে তাই হোক, হ্যাঁ সুন্দর একটা উট দিল, তেজ যাকে বলে, তেজি উট, আর যা দ্রুতগামী উট তাকে দিল, লাল রঙের উঠে সব থেকে দামি, তাই না? অন্য হাদিসে আছে লাল রঙের উটের কথা। তো তারপর বদরে যখন মুশরিকদের পরাজয় হল, তখন তাদের 69 জন বন্দী হলো, আর বাকি তো 70 জন কি হয়েছে, শহীদ হয়েছে, তাই না? একবার শহীদ হয়েছে বলছি, মারা গেছে, তারা তো মারা গেছে, কিন্তু জীবিত অবস্থায় বন্দী হয়েছিল কজন, 70 জন। তার মধ্যে 69 জন বন্দী হয়েছে, আর আবু মুয়াইত পালানোর চেষ্টা করতে লাগলো সেই উটটা নিয়ে। তখন তার উটের পা এক সমতল ভূমিতে গিয়ে ধসে গেল। এটা এটা কোত্থেকে এলো? ব্যবস্থা। তুমি কার বন্ধুর সাথে, তুমি নিজের বন্ধুর কথা শুনে তুমি এই যে চক্রান্ত করেছো, তার বন্ধুকে, যার সঙ্গে তুমি চক্রান্ত করেছো তার বন্ধুকে দেখতে হবে। তো মাটিতে ধসে গেল, যখন ধসে গেল সে ধরা পড়ে গেল। ধরা যখন পড়ল, তাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হলো, তখন তো বুঝতে পেরেছে এবার তো খবর আছে কি হবে, মুহাম্মদ যা বলেছিল তাই করবে। তখন আবু মুয়াইত কে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে হত্যা করো। আবু মুয়াইত বলল, এতজন কে বন্দী করেছো, এদের বাদ দিয়ে আমাকে করবে হত্যা? বলছে হ্যাঁ। বলছে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই হত্যা করবো, এই কারণ যে তুমি আমার মুখে থুতু মেরেছিলে। বুঝতে পাচ্ছেন? উক্ত আবু মুয়াইত তার সঙ্গীদের ব্যাপারে উল্লিখিত আয়াত, ওই যে আয়াতে কথা বললাম, হাই আফসোস, যদি আমি রাসূলের সঙ্গে উঠা বসা করতাম ঠিকই, কিন্তু তার কথা যদি শুনে নিতাম, হাই যদি আমি অমককে, ওই যে সামদেশে ছিল, তার নামটা অবশ্য উল্লেখ হয়নি, তাকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, ওই আমাকে কি করেছে, ভ্রষ্ট করেছে, পথভ্রষ্ট করেছে। বুঝতে পেরেছেন? আপনি যদি চান আপনার চারিপাশের মানুষের প্রতি একবার দৃষ্টি ফেরান, তাহলে বহু ছোট বড় আবু মুয়াইত ও তার বন্ধুদেরকে দেখতে পাবেন। কেন খারাপ হলো ওর বউটা, কেন খারাপ হয়ে গেল ওর ছেলেটা, কেন খারাপ হলো ওর জামাই, কেন খারাপ হলো, পাবেন না পাবেন না? এইরকম বন্ধুর সাথে বন্ধু মিলে খারাপ হয়ে যাওয়ার অবস্থা। সুতরাং আমাদেরকে এমন বন্ধু নির্বাচন করতে হবে যাতে আমরা দিনে প্রতিষ্ঠিত থাকতে পারি। ভালো বন্ধু চয়ন করতে হবে, আমি যেমন দিনদার সেরকম দিনদার বন্ধু গ্রহণ করতে হবে। এর বিপরীত করলে আমরা ওই রকম ধ্বংস হব যেমন আবু মুয়াইত ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।